Jehovah hai mai here Jehovah ama ko lagiya ala tor naran na he mai Jehovah ঘরে ঘরে আসি গরু সারি পুরু করে করা ভাত খাই মাই জহুয়ারে মাই হেরে জহুয়ার আমাক লাগিয়া অলপ তোর মারান হে মাই জহুয়ারে বাজী গুরু জগতে আশয় দেখিও কুমরা হরি তোরে ঘরে আসি পুত্র উপজিল তোরে ঘরে আসি পুত্র উপজিল ইতু দুঃখ দূর করি মাই জহুয়ারে মাই হেরে জহুয়ার আমাক লাগিয়া অলপ তোর মারানে এক তোলা সোনারে বাহি গড়ে মেদা রাজে পথে সরি হুই দুই ওঠ ফাটি তেজ বহি যাই দুই ওঠ ফাটি তেজ বহি যাই বাহরে বাহি বাজন্তে মাই জহুয়ারে মাই হেরে জহুয়া আমাক লাগিয়া অলপ তোর মারান হে মাই জহুয়ারে